কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং নির্দ্বিধায় আমার আনুগত্য করো। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব, অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে। নূহ বলল, তাদের কাজ কেমন আমি কেমন করে জানব, তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ। হায় যদি তোমরা একটু সচেতন হতে। যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো মূলত একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নূহ দোয়া করল, হে আমার রব, আমার জাতি আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, এখন আমারও তাদের মধ্যে সুস্পষ্ট ফয়সালা করে দাও এবং আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে রক্ষা করো। শেষ পর্যন্ত আমি একটি বোঝাই করা নৌযানে তাঁকে ও তার সাথীদেরকে বাঁচিয়ে নিলাম, তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ তা মেনে নিতে প্রস্তুত নয়। আর আসল ব্যাপার হচ্ছে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। আদ জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ কর যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল, তোমরা ভয় করছ না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। তোমাদের একই অবস্থা, প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি ইমারত বানিয়ে ফেলছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে। আর যখন কারো ওপর হাত ওঠাও, প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও। কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাকে ভয় করো যিনি এমন কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা জানো না। তোমাদের দিয়েছেন পশু, সন্তান সন্ততি, উদ্যান ও পানি প্রস্রবণ সমূহ। আমি ভয় করছি তোমাদের ওপর একটি বড় দিনের আজাবের। তারা জবাব দিল, তুমি উপদেশ দাও বা না দাও, আমাদের জন্যে এ সবই সমান। এ ব্যাপারগুলো তো এমনি ঘটে চলে আসছে এবং আমরা আজাবের শিকার হব না। শেষ পর্যন্ত তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চিতভাবে এর মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মেনে নেয়নি। আর প্রকৃতপক্ষে তোমার রব যেমন পরাক্রমশালী তেমন করুণাময়। সামুদ জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ কর যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের। এখানে যেসব জিনিস আছে সেগুলোর মাঝখানে কি তোমাদের এমনি নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? এসব উদ্যান ও প্রস্রবণের মধ্যে, এসব শস্যক্ষেত ও রসালগুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে, তোমরা পাহাড় কেটে তার মধ্যে সগর্বে ইমারত নির্মাণ করছ। আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। যেসব লাগামহীন লোক পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনো সংস্কার সাধন করে না, তাদের আনুগত্য করো না। তারা জবাব দিল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি, তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি? কোনো নিদর্শন আনো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সালেহ বলল, এই উটনিটি রইল, এর পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট এবং তোমাদের সবার পানি পান করার জন্যে একটি দিন নির্দিষ্ট রইল। একে কখনো পীড়ন করো না, অন্যথায় একটি মহাদিবসের আজাব তোমাদের ওপর আপতিত হবে। তারা তার পায়ের গিঠের রগ কেটে দিল এবং শেষে অনুতপ্ত হতে থাকল, আজাব তাদেরকে গ্রাস করল। নিশ্চিতভাবেই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব হচ্ছেন পরাক্রমশালী এবং দয়াময়। লুতের জাতি রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল। স্মরণ করো যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো আমার রব্বুল আলামিনের। তোমরা কি গোটা দুনিয়ার মধ্যে পুরুষদের কাছে যাও এবং তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন তা পরিহার করে থাকো, বরং তোমরা তো সীমাই অতিক্রম করে গেছো। তারা বলল, হে লুত, যদি তুমি এসব কথা থেকে বিরত না হও তাহলে আমাদের জনপদগুলো থেকে যেসব লোককে বের করে দেয়া হয়েছে তুমিও নির্ঘাত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে বলল, তোমাদের এসব কৃতকর্মের জন্যে যারা দুঃখ বোধ করে আমি তাদের অন্তর্ভুক্ত। হে আমার রব, আমাকেও আমার পরিবার পরিজনকে এদের কুকর্ম থেকে মুক্তি দাও, শেষে আমি তাকে ও তার সমস্ত পরিবার পরিজনকে রক্ষা করলাম এক বৃদ্ধা ছাড়া, যে পেছনে অবস্থানকারীদের দলভুক্ত ছিল। তারপর অবশিষ্ট লোকদেরকে আমি ধ্বংস করে দিলাম এবং তাদের উপর বর্ষণ করলাম একটি বৃষ্টি ধারা, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের উপর বর্ষিত বৃষ্টি ছিল বড়ই নিকৃষ্ট। নিশ্চিতভাবেই এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। আয়কাবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করল। যখন শোয়েব তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল, কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমার প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের, তোমরা মাপ পূর্ণ করে দাও এবং কাউকে কম দিও না, সঠিক পাল্লায় ওজন করো এবং লোকদেরকে তাদের জিনিস কম দিও না, জমিনে বিপর্যয় ছড়িয়ে বেরিও না, এবং সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের ও অতীতের প্রজন্মকে সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি নিছক একজন জাদুগ্রস্ত ব্যক্তি এবং তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও, আর আমরা তো তোমাকে একেবারে মিথ্যুক মনে করি। যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি টুকরা ভেঙে আমাদের উপর ফেলে দাও। শোয়েব বলল, আমার রব জানেন তোমরা যা কিছু করছ। তারা তাকে প্রত্যাখ্যান করল। শেষ পর্যন্ত ছাতার দিনের আজাব তাদের উপর এসে পড়ল এবং তা ছিল বড়ই ভয়াবহ দিনের আসাব। নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং দয়াময়। এটি রব্বুল আলামিনের নাজিল করার জিনিস, একে নিয়ে আমানতদার রূহ অবতরণ করেছে তোমার হৃদয়ে, যাতে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টির জন্য সতর্ককারী হয় পরিষ্কার আরবি ভাষায়। আর আগের লোকদের কিতাবেও একথা আছে। এটা কি এদের মক্কাবাসীদের জন্য কোনো নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলেম সমাজ একে জানে? যদি আমি এটা কোনো অনারব ব্যক্তির ওপর নাজিল করে দিতাম এবং সে এই প্রাঞ্জল আরবীয় বাণী তাদেরকে পড়ে শোনাতো, তবু এরা মেনে নিত না। অনুরূপভাবে একে আমি অপরাধীদের হৃদয়ে বিদ্ধ করে দিয়েছি। তারা এর প্রতি ঈমান আনে না যতক্ষণ না কঠিন শাস্তি দেখে নেয়। তারপর যখন তা অসচেতন অবস্থায় তাদের উপর এসে পড়ে, তখন তারা বলে, এখন আমরা কি অবকাশ পেতে পারি? এরা কি আমার আজাব ত্বরান্বিত করতে চাচ্ছে? তুমি কি কিছু ভেবে দেখেছো? যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করার অবকাশও দেই এবং তারপর আবার সেই একই জিনিস তাদের উপর এসে পড়ে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, তাহলে জীবনযাপনের এই উপকরণগুলো যা তারে যাবৎ পেয়ে আসছে এগুলো তাদের কোন কাজে লাগবে? দেখো, আমি কখনো কোনো জনপদকে তার জন্য উপদেশ দেওয়ার যোগ্য সতর্ককারী না পাঠিয়ে ধ্বংস করিনি এবং আমি জালেম ছিলাম না। এই সুস্পষ্ট কিতাবটি নিয়ে শয়তান অবতীর্ণ হয়নি, এ কাজটি তাদের শোভাও পায় না এবং তারা এমনটি করতেই পারে না। তাদেরকে তো এর শ্রবণ থেকেও দূরে রাখা হয়েছে। কাজী হে মুহাম্মদ, আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডেকো না, নয়তো তুমিও শাস্তি লাভকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নিজের নিকটতম আত্মীয় পরিজনদেরকে ভয় দেখাও এবং মুমিনদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে বিনম্র ব্যবহার করো। কিন্তু যদি তারা তোমার নাফরমানি করে তাহলে তাদেরকে বলে দাও, তোমরা যা কিছু করো আমি তা থেকে তাই মুক্ত। আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি ওঠো এবং সিস্তাকারীদের মধ্যে তোমার ওঠা বসা ও নড়াচড়ার প্রতি দৃষ্টি রাখেন। তিনি সব কিছু শোনেন ও জানেন। হে লোকেরা, আমি কি তোমাদের জানাবো শয়তানরা কার উপর অবতীর্ণ হয়? তারা তো প্রত্যেক জালিয়াত বদকারীর উপর অবতীর্ণ হয়। শোনা কথা কানে ঢুকিয়ে দেয় এবং এর বেশিরভাগই হয় মিথ্যা, আর কবিরা তাদের পেছনে চলে পথভ্রান্ত যারা। তুমি কি দেখো না তারা উপত্যকায় উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং এমন সব কথা বলে যা তারা করে না? তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আর তাদের প্রতি জুলুম করা হলে শুধুমাত্র প্রতিশোধ নেয়, আর জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসীন মিম। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। হে মুহাম্মদ, এ লোকের ঈমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ। আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের ঘাড় তাঁর সামনে নত হয়ে যেত। তাদের কাছে দয়াময়ের পক্ষ থেকে যে নতুন নসিহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিদ্রুপ করে চলেছে অচিরেই তার প্রকৃত স্বরূপ বিভিন্ন পদ্ধতিতে তারা অবগত হবে। আর তারা কি কখনো পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করেনি? আমি কত রকমের কত বিপুল পরিমাণ উৎকৃষ্ট উদ্ভিদ তার মধ্যে সৃষ্টি করেছি। নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়। আর যথার্থই তোমার রব পরাক্রান্ত এবং অনুগ্রহশীল। তাদেরকে সে সময়ের কথা শোনাও যখন তোমার রব মুসাকে ডেকে বলেছিলেন, জালেম সম্প্রদায়ের কাছে যাও, ফেরাউনের সম্প্রদায়ের কাছে, তারা কি ভয় করে না? সে বলল, হে আমার রব, আমার ভয় হয় তারা আমাকে মিথ্যা বলবে, আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহ্বা সঞ্চালিত হচ্ছে না। আপনি হাউনের প্রতি রিসালাত পাঠান, আর আমার বিরুদ্ধে তো তাদের একটি অভিযোগও আছে, তাই আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ বললেন, কখনো না, তোমরা দুজন যাও আমার নিদর্শনগুলো নিয়ে, আমি তোমাদের সাথে সব কিছু শুনতে থাকব। ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো, রব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন যাতে তুমি বনী ইসরায়েলকে আমাদের সাথে পাঠিয়ে দাও সেজন্যে। ফেরাউন বলল, আমরা কি তোমাকে আমাদের এখানে প্রতিপালন করিনি যখন ছোট্ট শিশুটি ছিলে? তুমি নিজের জীবনে বেশ কটি বছর আমাদের এখানে কাটিয়েছো এবং তারপর তুমি যে কর্মটি করেছ তা তো করেছই, তুমি বড়ই অকৃতজ্ঞ। মুসা জবাব দিল, সে সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম, তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম, এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রসুলদের অন্তর্ভুক্ত করে দিলেন। আর তোমার অনুগ্রহের কথা যা তুমি আমার প্রতি দেখিয়েছো তার আসল কথা হচ্ছে এই যে, তুমি বনী ইসরায়েলকে দাসে পরিণত করেছিলে। ফেরাউন বলল, রব্বুল আলামিন আবার কে? মুসা জবাব দিল, আকাশসমূহ ও পৃথিবীর রব এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তাদেরও রব, যদি তোমরা নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী হও। ফেরাউন তার আশেপাশের লোকদের বলল, তোমরা শুনেছ তো? মুসা বলল, তোমাদের রব এবং তোমাদের বাপ দাদাদের রব যারা অতিক্রান্ত হয়ে গেছে। ফেরাউন উপস্থিত লোকদের বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসুল সাহেবটি তো দেখছি একেবারে পাগল। মুসা বলল, পূর্ব পশ্চিম এবং যা কিছু তার মাঝখানে আছে সবার রব, যদি তোমরা কিছু বুদ্ধি জ্ঞানের অধিকারী হতে। ফেরাউন বলল, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব। মুসা বলল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও? ফেরাউন বলল, বেশ, তুমি আনো যদি তুমি সত্যবাদী হও। মুসা নিজের লাঠিটি ছুঁড়ে মারল, তৎক্ষণাৎ সেটি হল একটি সাক্ষাৎ অজগর। তারপর সে নিজের হাত বগলের ভেতর থেকে টেনে বের করল এবং তার সকল প্রত্যক্ষদর্শীর সামনে চকমক করছিল। ফেরাউন তার চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল, এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর, নিজের জাদুর জোরে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো, তোমরা কি হুকুম দিচ্ছ? তারা বলল, তাকে ও তার ভাইকে আটক করো এবং শহরে শহরে হরকরা পাঠাও, তারা প্রত্যেক সুদক্ষ জাদুগরকে তোমার কাছে নিয়ে আসুক। তাই একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো। লোকদের বলা হলো, তোমরাও কি সমাবেশে যাবে? হয়তো আমরা জাদুকরদের ধর্মের অনুসরণের উপরই বহাল থাকব যদি তারা বিজয়ী হয়। যখন জাদুকররা ময়দানে এলো তারা ফেরাউনকে বলল, আমরা কি পুরস্কার পাব যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, আর তোমরা তো সে সময় নিকটবর্তীদের মধ্যে সামিল হয়ে যাবে। মুসা বলল, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারা তখন নিজেদের দড়িদরা ও লাঠি সোঁটা নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইজ্জতের কসম, আমরাই বিজয়ী হব। তারপর মুসা নিজের লাঠিটি নিক্ষেপ করল, অকস্মাত সে তাদের কৃত্রিম কীর্তিগুলো গ্রাস করতে থাকল। তখন সকল জাদুকর স্বতঃস্ফূর্তভাবে সিজদায় অবনত হয়ে পড়ল এবং বলে উঠল, মেনে নিলাম আমরা রব্বুল আলামিনকে, মুসা ও হারুনের রবকে। ফেরাউন বলল, তোমরা মুসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই, নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে। বেশ, এখনই তোমরা জানবে, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাব এবং তোমাদের সবাইকে সুরবিদ্ধ করব। তারা জবাব দিল, কোনো পরোয়া নেই, আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব, আর আমরা আশা করি আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দেবেন, কেননা সবার আগে আমরা ঈমান এনেছি। আমি মুসার কাছে ওহী পাঠিয়েছি এই মর্মে, রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও, তোমাদের পিছু নেয়া হবে। এর ফলে ফেরাউন সৈন্য একত্র করার জন্যে নগরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো, এরা মুষ্টিমেয় কয়েকজন লোক, এরা আমাদের নারাজ করেছে এবং আমরা একটি দল, সদা সতর্ক থাকাই আমাদের রীতি। এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ বাগিচা, নদী নিচ্ছরিণী, ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে। এসব ঘটেছে তাদের সাথে, আর অন্যদিকে আমি বনী ইসরায়েলকে ওইসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। কখনো না, আমার দেখবেন, আমি মাথা হুকুম দিলাম, মারো তোমার লাঠি সাগরের বুকে। সহসাই সাগর দীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো। এ জায়গায় আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম। মুসা ও তার সমস্ত লোককে যারা তার সঙ্গে ছিল আমি উদ্ধার করলাম এবং অন্যদেরকে ডুবিয়ে দিলাম। এই ঘটনার মধ্যে আছে একটি নিদর্শন, কিন্তু এতে অধিকাংশ মান্যকারী নয়। আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালীও আবার দয়াময়ও। আর তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও, যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল, তোমরা কিসের পূজা করো? তারা বলল, আমরা কতিপয় মূর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি। সে জিজ্ঞেস করল, তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে, অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে? তারা জবাব দিল, না, বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি। এ কথা ইব্রাহিম বলল, কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করতে অভ্যস্ত? এরা তো সবাই আমার দুশ্মন, একমাত্র রব্বুল আলামিন ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে খাওয়ান ও পান করান, এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগমুক্ত করেন, তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে জীবন দান করবেন। তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন। এরপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করো, আর পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সত্যিকার খ্যাতি ছড়িয়ে দিও এবং আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো, আর আমার বাপকে মাফ করে দাও। নিঃসন্দেহে তিনি পথভ্রষ্টদের দলভুক্ত ছিলেন, এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না, যেদিন সবাইকে জীবিত করে উঠানো হবে, যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, তবে যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে এবং জাহান্নাম পথভ্রষ্টদের সামনে খুলে দেয়া হবে। আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এখন কোথায়? তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে? তারপর সেই উপাস্যদেরকে এবং এই পথভ্রষ্টদেরকে আর ইবলিশের বাহিনীর সবাইকে তার মধ্যে নিক্ষেপ করা হবে। সেখানেরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে, আল্লাহর কসম, আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলামিনের সমকক্ষের মর্যাদা, আর এ অপরাধীরাই আমাদের ভ্রষ্টতায় লিপ্ত করেছে। এখন আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো অন্তরঙ্গ বন্ধুও নেই। হায়, যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। নিঃসন্দেহে এর মধ্যে একটি বড় নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ মুমিন নয়, আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালী এবং করুণাময়। নূহের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যুক বলল, স্মরণ করো যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রসুল, কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এ কাজে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই, আমাকে প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলামিনের।